الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء قال من هم يا رسول الله قال الذين يصلحون ما أفسد الناس رواه أحمد بإسناد صحيح যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি 1998 ডিসেম্বরের পরে আজকে 2012 21 সেপ্টেম্বরে আপনাদের সামনে এই মসজিদে খুতবা দেওয়ার সুযোগ দান করেছেন। আমি নিজের পক্ষ থেকে বলছি আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যা রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশ এবং তার সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে জুমার দিনে খুতবার মাধ্যমে পবিত্র কোরআন ও সহি হাদিসের প্রচার প্রসারের স্বার্থে আমরা এখানে সমবেত হয়েছি সেই শেষ নবী মহানবী মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। আল্লাহ পাক দুনিয়াতে যুগে যুগে নবী পাঠিয়েছেন, মানুষকে শয়তান থেকে আল্লাহর দিকে ফিরানোর জন্য। যখনই আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন তখনই তার পেছনে শয়তানকেও সৃষ্টি করেছেন। আদমের হায়াত সংক্ষিপ্ত করেছেন, শয়তানের হায়াত দীর্ঘায়িত করেছেন। যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে ততদিন শয়তান থাকবে। وكذلک جعلنا لكل نبي شياطين الانس والجن يوحون بعضهم لبعض زخرف القول غرورا। সঙ্গে সঙ্গে এটাও আল্লাহ বলে দিয়েছেন, আমি প্রত্যেক নবীর পিছনে শয়তান লাগিয়ে দিয়েছি। শয়াতিনাল ইনসে ওয়াল জিন্নি, সেই শয়তান মানুষের মধ্য থেকে, শয়তান জিনের মধ্য থেকে। ইউহাউনা বাযুম লিবাযিন যুখরফাল ক্বাওলি গুরুরা, তারা মানুষকে একে অপরের কাছে সুন্দর সুন্দর চটকদার কথা বলে বিভ্রান্ত করে। এই দুটি আয়াত একত্রিত করলে পরিষ্কার অর্থ দ্বারা এই যে নবীদের পিছনেও যখন শয়তান লেগেছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য, তা আমরা তো কোন ছা। মানুষকে প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে, এমনকি ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত শয়তান ডিস্টার্ব করে। এজন্য বলা আছে ইন্না শায়তান আলাইকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। যখনই মনের মধ্যে কুচিন্তা আসবে তখনই ধারণা করতে হবে শয়তান এসে গেছে। আর এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলা হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির পালন কর্তার নিকটে, যিনি মানব জাতির একমাত্র বিধানদাতা, শাসনকর্তা, যিনি মানব জাতির একমাত্র উপাস্য। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ধোকা থেকে, তার অনিষ্টকারিতা থেকে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে ধোকা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে শয়তান মানুষের রূপ ধরে আসে, আর জিনের রূপ ধরে তো আছেই, দেখা যায় না। মানুষকে প্রতি মুহূর্তে, প্রতি পদে পদে চলতে হয় শয়তানের সঙ্গে লড়াই করে। নবী রাসূলগণ দুনিয়াতে আসেন মানুষকে এই বিষয়ে হুঁশিয়ার করার জন্য, দেখো বাবা তুমি চলছো ভালো মানুষ, তোমার পেছনে শয়তান লাগবে। মনে রেখো আল্লাহ রাসূলের হাদিসটা বারবার মনে আসে, আমার উম্মত ইহুদি নাসারাদের মতো অবস্থা হবে, কেমন? হাসবান নাআল বিন্নাআল, এক জোড়া জুতো এক অপরটার সঙ্গে যেমন নাকি সামঞ্জস্যশীল হয়ে থাকে, ইহুদি নাসারাদের যে পদস্খলন, যে কারণগুলো ছিল, এগুলো একেবারে ঠিক অনুরূপভাবে আমার উম্মতের মধ্যেও আসবে। অতএব তোমার সাবধান, লা তাত্তাবিউন্না সুনান মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই অনুসরণ করবে তোমাদের পূর্ববর্তী ইহুদি নাসারাদের মতো। অতএব সূরা ফাতিহা পড়ো আর দোয়া করো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মাগদুব আদ-দাল্লিনটা কারা? তিনি বললেন, ইহুদি এবং নাসারারা, তাদের প্রতি পদঙ্ক অনুসরণ তোমরা করবে, সাবধান। এজন্য সূরা ফাতিহাতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এদের যেন অনুসরণ আমরা না করি। ইহুদি ধর্ম নেতারা ধর্মকে নষ্ট করেছিল, ইহুদি রাজনৈতিক নেতারা দুনিয়া থেকে আল্লাহর দিনকে হটিয়ে দিয়েছিল, নিজেদের আধিপত্য কায়েম করেছিল, মানুষকে মানুষের দাসে পরিণত করেছিল। ধর্মনেতাদের পদস্খলনে সমাজ খুব দ্রুত ধ্বংস হয়। এর পরবর্তী স্টেজ আসে রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক নেতাদের চাইতে ধর্মনেতাদের প্রভাব বেশি সমাজের উপরে। এই জন্য আল্লাহ পাক এদের সম্পর্কে পৃথক আয়াত নাজিল করেছেন, ইত্তাখাযু আহবারহুম রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি ধর্ম নাসারা ধর্ম নেতারা তারা মানুষের রবের আসন দখল করেছিল আল্লাহকে বাদ দিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতে তাফসীরে বলছেন, লাম ইয়ামুরুহুম আন ইয়াসজুদু লিল্লাহ, তারা কখনই বলতো না তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে সেজদা করো, বরং ইয়ামুরুহুম বিমাআসিয়াতিল্লাহ, ওরা আল্লাহর গুনাহের ব্যাপারে হুকুম করত, ফায়াত্তাবিউনহুম, জনগণ তার অনুসরণ করত। এটাই হলো সেজদার উদ্দেশ্য, রব হওয়ার উদ্দেশ্যই। আল্লাহ রাসূলের সামনে একদিন গেলেন আদি ইবনে হাতেম, বিখ্যাত ধর্ম নেতা, দানবীর, হাতেম তার নাম জানে না বোধহয় বাংলাদেশে এমন কেউ নাই। তার ছেলে আদি গিয়েছেন ইসলাম কবুল করার জন্য মদিনায়, ঠিক ওই সময় আল্লাহ রাসূল সূরা তওবা 31 আয়াত পড়ছিলেন, ইত্তাখাযু আহবারহুম রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। তখন ওনার মনে স্ট্রাইক করেছে, হে রসুল, আমরা তো, আমি নিজে একজন ধর্ম নেতা, আমি তো কখনো লোকদেরকে বলি না যে তোমরা আমার রব বলো বা আমাকে সিজদা করো। তখন আল্লাহ রাসূল বললেন, আলা সাইয়ুহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু, আল্লাহ যা হালাল করেছেন তোমরা কি ওটা হারাম করো না? সেটা কি জনগণ হারাম বলে গ্রহণ করে না? আল্লাহ যেটা হালাল করেছেন তোমরা সেটা হারাম করো, জনগণ সেটা হারাম করে। আর আল্লাহ যেটা হারাম করেছেন তোমরা ওটাকে হালাল করো, আর জনগণ সেটাকে হালাল বলে গ্রহণ করে নেয়, এটা কি তোমরা করো না? তাআলা বালা, হ্যাঁ এটা তো আমাদের হয়, এটা আমরা যাবো লোক তো তাই শোনে। তিলকা ইবাদত হোম, মনে রেখো এটাই হলো ওদের ইবাদত করা। ইবাদত অর্থে এটা নয় যে সেরেব আল্লাহকে যে ষষ্টাঙ্গ পূর্ণিপাত করে শ্রদ্ধা করতে হবে, ইবাদত হল সবচাইতে মানে হৃদয়ের সবকিছু ঢেলে দিয়ে সর্বোত্তম আনুগত্য এবং প্রণতি যার কাছে পেশ করা হয় তাকে বলে মাহবুদ। তোমরা একটা ব্যক্তির কাছে আনুগত্য প্রকাশ করছো, এমনকি ওই লোকটা মরে গেছে কবরে গেছে সেখানে গিয়েও শ্রদ্ধা করছো, যে ইবাদতের বাকি থাকলে কোনটা? মানুষ যা বলছে তোমার তাই মানছো, আল্লাহর বিধানকে মানছো না? তোরাত একদিকে পড়ে থাকছে, ইঞ্জিল একদিকে পড়ে থাকছে, অথচ তোমরা মানুষের আনুগত্য করছো, খুলেও দেখো না যে তোরাতে কি লেখা আছে। পিছনের উম্মতের এই ঘটনা বলে আমাদের কাছে বর্ণনা করার উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা যেন ওরকম না হয়, আর তো কিছু না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যারা ঈমান আনলো এবং সেই অনুযায়ী নেক আমল করল তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। খায়রুল বারিয়্যা, খায়রুল ইনসান বলা হয়নি, মানুষের মধ্যে শ্রেষ্ঠ তা কিন্তু বলা হচ্ছে না, খায়রুল বারিয়্যা সৃষ্টির সেরা জীব হচ্ছে আল্লাহর কাছে ইমানদার মানুষেরা। ইমানদার মানুষ যে পথে হাঁটে আল্লাহ ফেরেশতারা সেখানে পাখনা বিছিয়ে দেন। ইমানদার মানুষ, একটা ছেলে যদি ইমান শেখার জন্য কোন মাদ্রাসায় যায়, দিনী ইলম শিখতে যায়, হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন তার জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেয়, তার রাস্তাকে আল্লাহ সহজ করে দেন। কেন এত সম্মান? একটাই, যে সে শয়তান থেকে উল্টা দিকে চলছে, সে আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা করছে, এই চেষ্টাকে আল্লাহ পাক খুবই পছন্দ করেন। তাই বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়্যা। আমরা জুমার সালাত আদায় করতে আসি, কেন আসি? যে আমরা দিনে কিছু শিখব, আমরা এই দিন সবচেয়ে নেকি বেশি নেব। আল্লাহ রসুল বলেছেন প্রথম যে আসে সে কোরবানি উট কোরবানির নেকি পায়, পরে যে আসে সে গরু কোরবানির নেকি পায়। এমনি করে করে যখন ক্ষতি উঠে যায় নেকির লেখা ফেরেশতা তখন রেজিস্টার বন্ধ করে দেন। এই নেকিগুলো নেওয়ার জন্য তো আপনারা 12টার অনেক আগেই এসে বসে থাকেন মসজিদে, তাই না? আর তো কোনো উদ্দেশ্য আপনাদের নাই, সেরকম নেকি আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে আমরা এখানে আসি। এটা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। এই কাজটা যে প্রত্যেকটা ব্যাপারে ঘটে যায় আমাদের জীবনে, যত দিক ও বিভাগ আছে সব জায়গায় যদি এই অভ্যাসটা হয়ে যায় তাহলে এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা মসজিদে যতটুকু আল্লাহর আনুগত্য করি এখানে বেরিয়ে গিয়ে কি সেটা পারি? অনেক সময় পারি না, আর সেজন্য আমাদের জীবনে এত দুর্ঘটনা ঘটে। এই সুসংবাদ আল্লাহ শোনাচ্ছেন ইমানদারদের জন্য, সঙ্গে সঙ্গে আমলদারদের জন্য। ইমান এবং আমল দুটো একসঙ্গে থাকতে হবে, ইমান থাকবে আমল নাই, আমল থাকবে ইমান নাই, এটা চলবে না। ইন্নাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাত, ইমানের সঙ্গে আমল থাকতে হবে। কি তার পুরস্কার? এত বেশি কথা আল্লাহ এখানে বলেছেন যে এত বেশি কথা আমরা হলে বলতে হবে না, এত পুরস্কার কেন? উলাইকুম খায়রুল বারিয়্যা, তারা হল সৃষ্টির সেরা। তারপরে এটুকু বললে আল্লাহ ক্ষান্ত হন নাই, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য প্রতিদান হল তাদের পালনকর্তার নিকটে আদন নামক জান্নাত, তার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হয় নদী সমূহ। আবার বলছেন আল্লাহ তোমরা সাময়িকভাবে ঢুকবে না, খালেদিনা ফিহা আবাদা, সেখানে তোমরা চিরদিনের মতো থাকবে, চিরস্থায়ী ভাবে, কখনই ওখান থেকে ডানি বা কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এটাও আল্লাহ ক্ষান্ত হন নি। আরো বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন, তারাও আল্লাহর উপরে খুশি হয়েছে। এবং এটা হতে হয়ে থাকে তাদেরই জন্য যারা আল্লাহকে অন্তর থেকে ভয় করে। খাসিয়া, খাফা নয়, খাসিয়া আরবি টার্ম, যারা আরবি বোঝেন তারা বুঝতে পারছেন। দালেকে লিমান খাফা রব্বাহ বললে যথেষ্ট ছিল যে আল্লাহকে ভয় করে। খাফা শব্দ দেখলে আল্লাহ ব্যবহার করেন, খাসিয়া রব্বাহ সাপ দেখলে ভয় আত কঠিন না? আপনি একজন বিদ্রোহী সাংঘাতিক বা শক্ত দিলের মানুষ, সামনে কোরআন তলাওয়াত করা হয়েছে, লাভ দর্শন সুবহান আল্লাহ, আল্লাহর কালাম আর কোনো কথা নাই। এই যে ব্যাপারটা, এটা হল খাসিয়া, যেটা হয়েছিল ওমর ফারুকের। আরে বকরে বক, আল্লাহর কালাম আর কথা নাই। এর ব্যাখ্যা আসছে সূরা আনফালের প্রথম দিকে তৃতীয় নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই, ইমানদার তারাই, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় ভাই আল্লাহকে ভয় করুন, ও আর এক পা আগাবে না। আল্লাহর নাম করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি এক দাঁড়িয়ে যাবে, আপনাকে খুন করার জন্য পিস্তল রেডি করেছে, আপনি কিন্তু বললেন ভাই আল্লাহকে ভয় করো, বাস স্টপ, আর এক পা আগাবে না, ভেতরে আল্লাহ ভিতরে চলে আসলো। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হাজারো বিপদের মধ্যে সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিশ্চিন্ত হয়। আল ঈমান মিনাল আমান, ঈমান শব্দটা এসেছে আমান ধাতু থেকে, ওয়াজ্জিদুল খাউফ, এটা ভীতির বিপরীত। ছোট্ট শিশু সন্তান বাপ মায়ের কোলে যেমন নিশ্চিন্তে থাকে, অন্য কেউ নিতে গেলে সে ছটফট করে, সে বোঝে, অতটুকু বাচ্চাও বোঝে মায়ের আদরটা কেমন আর চাষির আদরটা কেমন, বুঝতে পারে, অতটুকু বাচ্চাও বুঝতে পারে। এটি হল একটা মানুষ যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিশ্চিন্ত হয়, ওটাকে বলে আমন, শান্তি, ঈমান ওখান থেকে এসেছে। আপনি যখন বিশ্বাস করবেন আল্লাহর উপরে, যত বিপদে থাক না কেন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। যদি আমাদের এই তাওয়াক্কুল পূর্ণাঙ্গ হয়, তাওয়াক্কুলের মধ্যে যদি শরীক হয়, ওখানে গিয়ে একটু সিজদা করলাম, দেখবেন অধিকাংশ কবরের পাশে মসজিদ আছে, কিন্তু খেয়াল করে দেখবেন অধিকাংশ কবরের পাশে কিন্তু মসজিদ আছে, মসজিদও সিজদা করবে, কবরও সিজদা করবে, আল্লাহ কোনটা মানবে? চকবাজার মসজিদ যান, বিশাল এক কবর, 800 দেখছিলাম, আর এখন যাইটাই না কোন বলতে পারবো না। যে মসজিদের সঙ্গে কবর আছে, ওরা কি এক আল্লাহর উপাসনা করে না দুই আল্লাহর উপাসনা করে? পরিষ্কার দুই আল্লাহ উপাসনা করে। আল্লাহ ওদের তাওয়াক্কুলকে কশ্চিন কালেও কবুল করবেন না। আল্লাহর কাছে যখন আপনি তাওয়াক্কুল করবেন, নিশ্চিন্তভাবে ডাইনেভাবে সম্পূর্ণ দিক থেকে মনকে খালি করে দিয়ে আল্লাহর দিকে তাকাতে পারলে তবে ঈমান, এই ঈমানের এই মূল বিষয়টি যদি উপলব্ধি করা যায় তাহলে আর কোনো সমস্যা থাকে না। আপনি যদি বলেন আবু জেহেল, আবু লাহাব, এরাও তো ঈমানদার ছিল, নিঃসন্দেহে তারা ঈমানদার ছিল, তারা তো কথায় কথায় আল্লাহে আল্লাহে করত, আল্লাহর কসম খাইত। এমন কিন্তু বদরের যুদ্ধে যাচ্ছে আবু জেহেল আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন সে তার পুরো লোকজন নিয়ে মক্কার গেলাবদের কাঁদতেছে, ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, হে আল্লাহ যদি মোহাম্মদ হকের উপরে থাকে তুমি তাকেই সাহায্য করো, আর যদি আমরা হকের উপরে থাকি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদের সাহায্য করো যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেনি, যারা জামাতকে বিভক্ত করেনি, যারা তোমার ঘরের তত্ত্বাবধান করে, আল্লাহ তুমি সাহায্য করো। অর্থাৎ ওনারা কাবা ঘরের তত্ত্বাবধায়ক মতো অল্লি, ওনাদের অহংকার বেশি, অর্থাৎ ওনারা জামাত ভাঙেন নাই, ইব্রাহিমের আমল থেকে যে হানিফ চলছে সেটাই আছে, মোহাম্মদ জামাত ভেঙে দিয়ে আলাদা ইসলাম বানিয়েছে, ওনারা আত্মীয়দের সম্পর্ক নষ্ট করেনি, মোহাম্মদ আত্মীয়দের সম্পর্ক নষ্ট করে মদিনায় চলে গেছে, এতগুলো অপরাধী অপরাধী মোহাম্মদের বিরুদ্ধে দোয়া হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কি আবু জেহেলকে ইমানদার বলবেন না আপনি? এই ইমানটা ওই ইমান নয়, ইমান অর্থ হচ্ছে তৌহিদ ভিত্তিক ইমান, একত্র থাকতে হবে স্রেফ আল্লাহর কাছে। যে ছেলে বাপকে বাপ বলে ডাকে না, অথবা বাপকেও বাপ বলে আর একজনকেও বাপ বলে ডাকে, ধরম বাপ, বাপ কশ্চিন করলে তারপরে খুশি হয় না, বাপের সামনে আর একজনকে বাপ বলে ডাকলে বাপ কখন খুশি হয়? হতেই পারে না। এক ছেলে এত দুষ্টু, বাপ যা বলে অবদ্ধতা করে, বাপ বলতে যা সালাত আদায় কর, ও ফুটবলের দৌড় খেলা করার জন্য এসে বলে আব্বা ভুলে গেছে, আর করবো না আব্বা, মাফ করে দিয়ে আব্বা আর করবো না, বাপ কিন্তু ঠান্ডা হয়ে গেল। আর এক ছেলে বাপের খুব অনুগত, সব কাজই সে করে, মরিগুলি এখন বাপকে বাপ বলে ডাকে না, ওই পিতা ওই দুষ্ট ছেলে পরে খুশি হবে, ওই ভালো ছেলে পরে খুশি হবে না। বান্দা যত অন্যায় করুক, যদি আল্লাহ কাছে গিয়ে কেঁদে পড়ে আল্লাহ অন্যায় করে ফেলেছে আর করবো না, আল্লাহ তো ওটাই চায় যে বান্দা আমার কাছে কাঁদুক, জেনে শুনে কাঁদুক। এটাই এই কাজটাই করেছিলেন আল্লাহ রসুল, তিনি মক্কিদেরকে বলেছিলেন, তোমার অহংকার করত মক্কার লোকেরা, নাহানু হমুস নাহানু আহলুল্লাহ, আমরা আল্লাহওয়ালা, আমরা হমুস, আমরা কঠোর ধার্মিক, আমরা ইব্রাহিমের বংশধর। এই অহংকার করত আবু জেহেলরা, এই অহংকারের কারণে দুনিয়ার সকল মানুষ যায় আরাফাতের ময়দানে হজ করতে, ওরা কখনো আরাফাতে যাইত না, ওরা যাইত মুজদালিফায়, মুজদালিফা আরাফাতের মানে হারাম সীমানার বাহিরে। ওরা বলতো আমরা হলাম খাঁটি ধার্মিক মানুষ, আমরা কেন জনগণের সাথে ওই জায়গায় যাবো, হারাম সীমানার বাইরে কেন যাব, হারাম সীমানার মধ্যে থাকবো, মুজদালিফা থাকবো, আরাফাত তো হারাম সীমানার বাইরে। এই অহংকার চূর্ণ করে করা হলো আল্লাহ রাসূল আসার পরে। তিনি বললেন এই অহংকার চলবে না, লা ফাদল আলি আরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লি আজামিয়িন আলা আরাবিয়িন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, সাদায় কালোয় কোনো প্রভেদ নাই, ছোটয় বড়য় কোনো প্রভেদ নাই, সবাই তোমার এক আদমের সন্তান, আদম ছিল মাটির তৈরি, কতএব কোন অহংকার চলবে না, ইল্লা তাকওয়া, সিরফ আল্লাহ ভীতি ছেড়ে ব্যতীত। যেদিন মক্কা জয় হয়ে গেল, আল্লাহ রসুল বেলালকে বলেন যাও কাবাঘরের মাথা দাঁড়িয়ে আজান দাও। বেলাল ছিল মক্কার লোকদের গোলাম, উমাইয়া বিন খালাফের গোলাম, কাবাঘরের মাথায় তাদের ইকৃতদাসকে দেখে আবু সুফিয়ান আত্তাব বিন আসিদ বলছে হায় আমাদের বাবাদের কতই না সৌভাগ্য, এই দৃশ্য দেখার আগেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই মাধ্যমে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন দেখো ওরা কি গল্প করছে। আল্লাহ রসুল গিয়ে বলে এ আবু সুফিয়ান, এ আত্তাব বিন আসিদ, তোমরা এই গল্প করছিলে না, আপনি জানলেন কেমন করে? হ্যাঁ সব জেনেছি, খবরদার একথা আর বলবে না। এখন বেলাল ইমানের কারণে যে সম্মানিত হয়েছে, তুমি শ্রেষ্ঠ বংশের সন্তান হওয়া সত্ত্বেও সে সম্মান তুমি পাও নাই, ইমানের কারণেই আজকে বেলাল কৃতদাস তোমাদের, কৃষ্ণাঙ্গ তোমাদের, সে আজকে সবার উপরে স্থান পেয়ে গেছে স্রেফ তার ইমানের কারণে। বেলালকে বলছেন বেলাল আমি স্বপ্নে দেখলাম মেয়েরাজে, আমার আগেই তোমার জুতার আওয়াজ পাচ্ছি, তোমার পায়ের শব্দ শুনলাম, ব্যাপার কি, তুমি কি এমন নাকির কাজ করো যে আগে আগে যাচ্ছ? বেলাল তো চমকে গেছে, হে রসুল আমি তো কোনো কিছুই তো জানি না, আমি এমন কি নাকির কাজ করেছি, তা তুমি মনে করে দেখো তো। হ্যাঁ আমি একটাই কাজ করি, আপনি বলেছেন যে তুমি যখন উজু করবে তখন দূরে কাছ তাহিয়াতুল উজু সালাত আদায় করবে, যখন মসজিদে আসবে তখন দূরে কাছ তাহিয়াতুল মসজিদ, একটা আমরা দুখুল মসজিদ বলি আমরা, তাই না, এটা আদায় করবে। আমি এইটা নিয়মিত ফলো করি, যখন আমি অপবিত্র হয়ে যাই, উজু নষ্ট হয়ে যায়, দিনের দিন আমি উজু করি, দুরকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করি, যখন মসজিদ আজান দেয় আমি দুরকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ বিহিমা, এই দুটি কারণেই সম্ভবত তোমার আল্লাহ পাক এই মহান মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ, কোথায় বিলাল আর কোথায় বনু কুরাইশ? কুরাইশ বংশের লোকেরা শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু সুফিয়ান আলহামদুলিল্লাহ শেষ দিকে তবকের ইসলাম কবুল করেছিলেন, আর বাকি সবাই কিন্তু ওইভাবে চলে গেছে দুনিয়া থেকে নিকৃষ্ট অবস্থায়। মুসলমানের উন্নতি অবনতি সবকিছু নির্ভর করে তার ইমানের উপরে, ইমান বিশ্বাসের নাম। এই বিশ্বাস, এর মধ্যেও সমস্যা আছে, আমি বাংলাদেশের আলোকে বলছি, আমার ক্যাসেট আছে আট রকম ইমানের ব্যাখ্যা দিয়েছে সেখানে, এখানে আপাতত খোদ্দার সংক্ষিপ্ত সময় আমি তিনটা বলছি। ইমানের ব্যাখ্যা নিয়েও এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে, এতে নয় সারা বিশ্ব প্রেক্ষাপট বললেও সমস্যা হবে না, তিনটা ইমান এখানে পাবেন আপনি। ইমান একটা হল তাদের ইমান, যেটা আরবিতে বলি, পরে ব্যাখ্যা দিচ্ছি আপনাদের কাছে, আল ইমান ওয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। আল ইমান হুয়াল আসল ওয়াল আমাল হুয়াল ফারা, এটা হল ইমানের পারিভাষিক সংজ্ঞা। ইমান হল হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হল মূল, কর্ম হল শাখা, যে কর্ম না থাকলে পূর্ণ মুমিন হওয়া যায় না। এটাই হল কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইমানের সংজ্ঞা। এর বিপরীত আসেন, আলীকে হত্যা করা হল, মুয়াবিয়া এবং আবু ইবনে আস ভাগ্যক্রমে বেঁচে গেলেন। একদল মুসলমান বলে বসল, তারা অতি গোড়া ইমানদার মানুষ ছিল, তারা বলে বসল আলী কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক বলুন সবাই, কেন কেন কাফের হয়েছে? যে আলী ওদের সঙ্গে আপোষ করার জন্য তিনি সালিশ মধ্যস্থতার ব্যবস্থা করেছেন, মুয়াবিয়া কাফের, তার সঙ্গে সালিশ করা যাবে না, আপোষ করা যাবে না, কঠিন চিন্তাধারা। ব্যাখ্যা শুরু হয়ে গেল, ইমানের বিভ্রান্তি আরম্ভ হয়ে গেল, চরমপন্থী আকিদা। তারা বললেন বিশ্বাস, কর্ম এবং কথা তিনটাই হল ইমানের মূল, যার কর্মের সমস্যা হয়ে গেল সে কাফের হয়ে গেল। একটা মানুষ যদি কোনো কারণে মিথ্যা কথা বলে বসে, তাদের দৃষ্টিতে, চরমপন্থী খারেজিদের দৃষ্টিতে সে কাফের, অতএব তার রক্ত হালাল, তাকে হত্যা করা হালাল। বাংলাদেশের সরকার বলুন আর যে দেশের সরকার বলুন, তাদের দৃষ্টিতে যদি কোরআন এবং হাদিসের বাইরে কোনো আইন করে তাহলে ওই সরকার কাফের হয়ে গেছে, তাদের রক্ত হালাল, তারা চিরস্থায়ী জাহান্নামী। এটা হলো একটা ইমান, এই ইমান হলো খারেজিদের ইমান। বিপরীত হচ্ছে একেবারে উল্টা শৈথুল্যবাদী ইমান। তারা বলেন যে বিশ্বাস অথবা কথা, একরার, স্বীকৃতি, এই দুটিই হচ্ছে ইমানের মূল, আর কর্ম ইমানের কোনো অংশই নয়। কর্ম যাই হোক না কেন, ইমান ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান আর একজন চৌদ্দশো গুন্ডার ইমান সমান। 1986 রাজশাহীতে একটি অঞ্চলে একটি সাংগঠনিক সভাতে, এটা মজার একটা অভিজ্ঞতা আমার হয়েছে জীবনে, যেটা বলার লোভ সম্বরণ করতে পারি না। 15 মিনিট বক্তৃতার পরে একজন লোক এতই উৎসাহিত হয়েছে, ও লাভ দিয়ে সামনে চলে আসছে স্টেজের কাছে, এসে বলছে আমি হতে পারি কমিউনিস্ট কিন্তু আমি পাক্কা আহলে হাদিস। মানে বাহ, আহলে হাদিস কমিউনিস্ট হয় নাকি? পাশে দেখলাম লেখা আছে এখানে একটা হিমাগার চাই, ইতি নিচে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমি তাকে ঠান্ডা মতে বুঝাইলাম, ঠিক আছে হিমাগার চাওয়া তো কোনো অপরাধের কাজ নয়, সরকারের কাছে একটা কোল্ড স্টোর চাচ্ছেন তো কোনো খারাপ কিছু না, আলু এলাকা আলু রাখবেন, জনগণের কল্যাণ হবে। কিন্তু নিচে কমিউনিস্ট পার্টি না লিখে যদি লেখেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস লেখেন, তাতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এক কথাতে বুঝে গেল আহলে হাদিস হলে কি হিমাগার চাওয়া নিষেধ? ওটা তো আমি তো শুকর কারখানা চাচ্ছেন না, চাচ্ছেন হালাল জিনিস, ব্যাপার সব অসুবিধার কি? কারণ তার আকিদা হয়ে গেছে এই যে ইমান অর্থ হচ্ছে নারা তকবীর দেওয়া, আল্লাহ আকবার বলা, আহলে হাদিস জিন্দেবাদ বলা, হাদিস কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, বৈষয়িক জীবন, এটা তার আকিদার মধ্যে নাই। শৈথুল্যবাদ, একে বলে মুরজিয়া আকিদা। এই দুই আকিদার সংঘাত চলছে সকল দেশেই, আর এর মধ্যবর্তী আকিদা হচ্ছে যেটা আরবিতে বলেছি, একটু আগে ব্যাখ্যাও দিয়েছি, আহলে হাদিসের আকিদা। তাদের কাছে তিনটাই মূল নয়, বরং দুটাই হচ্ছে মূল, হৃদয়ের বিশ্বাস, মুখের স্বীকৃতি, এতটি হচ্ছে ইমানের মূল। কর্ম হচ্ছে শাখা, কিন্তু কর্মকে একেবারে পরিত্যাগ করা যাবে না, কর্ম না থাকলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না। ওটি আল্লাহ বলছেন ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ইমান আনলেন এবং সঙ্গে সঙ্গে সালেহাত নেক আমল করলেন। এই বিষয়টি পরিষ্কারভাবে থাকা ভালো। যারা মনে করেন বিশ্বাস, স্বীকৃতি এবং কর্ম তিনটি আসল, তিনটি মূল, তারা মারাত্মক ভুলের মধ্যে আছেন, আর তাদের হাতেই আজকে অস্ত্র, গুলি, বোমা যা দেখা যাচ্ছে, মানুষ হত্যা করার মধ্যেই তারা চলছেন। ছোট্ট একটা উদাহরণ দিলে আরো ইজি হবে। ধরুন আমার মাথা ব্যথা হয়েছে, এখন আমি কি করব? মাথা ব্যথার ট্রিটমেন্ট যদি খারিজিদের কাছে যাই, ওরা বললো মাথা কেটে দাও। যদি মুরজিয়ার কাছে যাই, মুরজিয়া বললো মাথা ব্যথা কোনো ব্যাপারই না, ওষুধ কিচ্ছু খাওয়া অটোমেটিক সেরে যাবে। যদি আহলাদি ডাক্তারের কাছে যাই, তো বলবে ঠিক আছে মাথা ব্যথা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করুন এবং আমি আপনার ওষুধ দিচ্ছি। এই তিনটার মধ্যে আপনি কোনটা করবেন? মাথা কাটার মধ্যে যাবেন, না রোগ ওষুধে কোনো চেষ্টা না করার মধ্যে যাবেন, নাকি ওষুধও খাবেন দোয়া করবেন? কোনটা করবেন? আপনি নিজের বিবেক দিয়ে বিবেচনা করুন। মাঝখানে যেটা বললাম, যারা মাথা কাটে না আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে ওষুধ খায়, এটা হল আহলে হাদিসের ইমান। আর যারা মাথা কাটে, মাথা কেটে দিয়ে মাথা ব্যথা করে সারিয়ে দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করে, এটা হলো খারেজিদের ইমান। যুগে যুগে রসুলের যুগ থেকে ভুল হল আলীর যুগ থেকে এই পর্যন্ত যত চরমপন্থী আন্দোলন পৃথিবীতে চলছে জঙ্গিবাদী আন্দোলন ইসলামের নামে, এই সবগুলো খারেজি আকিদার লোক। যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন নাম হচ্ছে, তাদের নামের কোনো ব্যাপার না, কিন্তু আকিদাটা হচ্ছে কিন্তু এই। ঠিক অনুরূপ ভাবে সে যুগ থেকে এই যুগ পর্যন্ত যারা শৈথুল্যবাদী, যারা আমলকে কোনো গুরুত্বই দেয় না, শুধু বিশ্বাসটুকু যথেষ্ট মনে করে, তারা হলো মুরজিয়া আকিদার লোক। যারা মনে করে বছরে একবার হজ করব, একটা উমরা করে দেবো, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সারা বছর সুদ খাবো, ঘুষ খাবো, হারাম খাবো, কোনো কিছু যায় আসে না, একটা হজ সব শেষ। জি না, এত সস্তা হলে তো হবে না। আপনার সার্বিক জীবন থাকবে, প্রতি মুহূর্তে আপনি থাকবেন আল্লাহ বিধানের অধীনস্থ। বিশেষ করে যারা ধনিক শ্রেণী বাংলাদেশে আছেন, আল্লাহ পাক তাদের এত ধন দিয়েছেন পরীক্ষার জন্য, যেখানে 250 টাকা দিয়ে সন্তান বিক্রি করছে মা বোনেরা, সেখানে আমাদের ধনিক শ্রেণীর লোকেরা প্রতি বছরে বছরে হজে ওমরা যাচ্ছে। একা যায় না, এখন ফ্যামিলি সহ যায়, যেন হজ করাটা কিছুটা যেন একবারে ভিজিটিং ট্যুরের মতো হয়ে গেছে। না, একবার হজ ফরজ আর সব নফল, নফলের চরিত্র সবই নফল, নফল নফলই, হজ মাত্র একবার ফরজ। আপনার একটা ভাই, আপনারই মায়ের পেটের ভাই, সে খেতে পাচ্ছে না, অথচ আপনি তার দিকে তাকান নাই, আপনি নিজে হজ করে যাচ্ছেন। যদি আপনার একবার 1000 টাকা ওই ভাইটাকে দিতেন, সে জীবনের মতো কখনই আর দারিদ্রের অভিশাপে সে কিন্তু কষ্ট পাইত না, কষাঘাতে জর্জরিত। সে সম্প্রতি আমাদের রাষ্ট্রে দিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, একজনের জানাজা হচ্ছে, সেখানে গিয়ে তার ভাই বলতেছে, তোমরা ভাই সবাই দোয়া করো, আমি কালকে আমার ফ্লাইট ও মুক্তারি কাল ঢাকা যাচ্ছি, আমার স্বামী স্ত্রী তোমরা দোয়া করো। সঙ্গে সঙ্গে মুখের পরে তার আরেকটা ভাই এসে বলছে, তোমার উমরা কবুল হবে না, আমি তোমার ভাই খেতে পাই না, চুল কেটে খাই, আর তুমি জাস্ট উমরা করার জন্য গতবার হজ করলে, তার আগের বার উমরা করলে, আবার জাস্ট এবার উমরা করতে, তোমার উমরা কবুল হবে না। মুখের পরে বলে দিস, চিন্তা করো। এ বলছে তুই সব বুঝিস না, হাদিস করেন আছে, হাদিস কি জানিস, একবার হজ করলে এক উমরা করলে ওখানে গিয়ে 1 লক্ষ রাখা সালাতের নেকি পাওয়া যায়, 1 রাখা সালাতে করলে, তো এখানে সারাদিন জীবন ধরে পড়লে তো হবে না। দেখেন, ওর ধারণা কিন্তু ওইভাবে হয়ে গেছে, এটুকু সে বোঝে না যে ভাইয়ের প্রতি সহানুভূতি প্রদর্শনটাও ইসলামের অঙ্গ, দরিদ্রের প্রতি সহযোগিতা করাটাও ইসলামের অঙ্গ। কারণ কোরআনকে আল্লাহ বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ, সালাত কায়েম করো, তারপরে আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে ইমানদাররা, আল্লাহর রাস্তায় খরচ করো, নিজেকে তোমরা ধ্বংসে নিক্ষেপ করো না। তো খরচ করলাম না আল্লাহর রাস্তায়, নিজের জন্য খরচ করলাম খালি, আল্লাহর রাস্তায় খরচ করার মধ্যে সবচেয়ে বড় কে, জাবিল কোরবা, আপনার যারা যত বেশি নিকটত্ব আত্মীয় তাদের প্রতি খরচ করাটাই সবচেয়ে বেশি জরুরি। আপনার একটা হাদিস আসছে যে সাদকা করবো কাকে, আল্লাহ রাসূল বললেন তোমার নিজের নিকটতম ব্যক্তিকে সাদকা করো, কারণ তাহলে তুমি সেখানে দুটো নেকি পাবে, একটা হলো সাদকার নেকি, একটা হলো আত্মীয়তা রক্ষার নেকি, দুই নাকির অধিকার তুমি হয়ে যাবে। দেখেন কত চমৎকার সব বক্তব্য কিন্তু হাদিস করেন এসছে, এগুলো আমরা মানতে পারি না। ফলে আমলের ব্যাপারটাই বিশ্বাস আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমরা ভেবে নিয়েছি নিজেই শুধুমাত্র সবকিছু করব আর মানুষ যেন আমাদের উপকৃত না হয়। হ্যাঁ, নিতান্ত চাইলেও 2 টাকা বা 10 টাকা দান করে দিলাম একটা ফকিরকে, এটা নয়, এটা ঠিক নয়। এবার আসুন এই বিশ্বাস এবং কর্মের বাস্তব একেবারে নমুনা ছিলেন সাহাবায়ে কিরাম, তাবেইনে জাম। আল্লাহর ভাষায় বলি, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মনে রেখো, মুহাজির এবং আনসারদের মধ্যে প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছে এবং পরবর্তীতে যারা তাদের অনুসারী হয়েছে আল্লাহর রহমতে, নিষ্ঠাবান অনুসারী, ইত্তাবাউহুম বিইহসান, নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। এটা দিয়ে বোঝা যায় ইমান এবং আমলের বাস্তব নমুনা হচ্ছেন সাহাবায়ে কিরাম এবং তাবেইন এজাম, এর ব্যাখ্যা হাদিস থেকে নেন। قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ অতঃপর, অর্থাৎ আমার সাহাবী কেরামের যুগ অতঃপর তাবিদের যুগ অতঃপর তাবে তাবিদের যুগ, এরপরে আসবে বিভ্রান্তের যুগ, তখন তোমরা সাবধান। আয়ুষ্মানকুম মিন বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে তারা বহু ইখতিলাফ তোমরা দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া আদু আলাইহি বিন নাওয়াজিজ, তখন তোমাদের কর্তব্য হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা, এবং শুধু আঁকড়ে ধরাই নয়, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরা। আঁকড়ে ধরা আর কামড়ে ধরার মধ্যে পার্থক্য আছে না? কারণ এত বেশি সমস্যা হবে কোন পরিস্থিতির কারণে, বিরূপ পরিস্থিতির কারণে আমরা সুন্নতের উপরে টিকে থাকতে পারবো না। তাই আল্লাহ রাসূল ভাষা প্রয়োগ করেছেন ওয়া আদু আলাইহি বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো, এই দাঁত দিয়ে কামড়ালে ছিটকে যায়, মাড়ির দাঁত দিয়ে কামড়ালে ছিটকে যায় না। এর ব্যাখ্যা অন্য হাদিসে এসেছে এইভাবে, ইবনে মাসউদ থেকে, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহা আজরু খামসিনা শাহীদান মিনকুম ওয়া রাওয়া তাবারানি বিল আওসাত বিইসনাদিন সহীহ। মনে রাখো হে সাহাবীরা, আমাদের পরে এমন একটা জমানা আসছে, কঠিন জমানা, জামানা সাবরিন, কঠিন জমানা আসছে, কষ্টকর জমানা আসছে, সেই সময় আমার সুন্নতের উপরে যে টিকে থাকতে পারবে, সে তোমাদের মতো সাহাবীদের 50 জন সাহাবীর শহীদ হয়ে গেল যে নেকি হয় সেই নেকি তারা পাবে ইনশাআল্লাহ। কেন বললেন? কত কঠিন, হযরত আলী বসে আছেন ঈদের কাতারে, হঠাৎ পাশে একজন দাঁড়িয়ে বলছে, বসে থেকে করব কি, দূরে গেছে আল্লাহ দেখো, হযরত আলী থেকে ঘাত, এ বেটা বসো, কেন, আমি তো ভালো কাজ করছি, আল্লাহ রসুল ঈদের সালাতের আগে কোন নফল সালাত আদায় করার নেই, অতএব এটা বেদাত হয়ে বসো। আব্দুল্লাহ ওমর রাস্তায় চলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলা নবী, আব্দুল্লাহ ওমর বলতে, আরে বেটা তুমি কি বললে, সালাম বলো ঠিকই আছে, সঙ্গে সাল্লাল্লাহু নবীটা কেন বললে, শুধু সালাম বললে কি হয়, নবীর উপরে তো দরুদ পড়া লাগে। ইবনে ওমর বললেন, বেটা তুমি বড় বড়সুলি হয়ে গেছো, নবী যারা সেখানে নেই তার বাইরে বললে তোমারটা সুন্নত হলি না, নেকি তো হলি না, বরং তো গুনাহগার হয়ে গেলে। একদিন এক মুয়াজ্জিন এত ইনি ইবনি এক সুর দিয়ে দিয়ে আজান দিচ্ছে, ইবনে ওমর খেজান খেপে, এই বেটা তুমি যদি সামনে থেকে এরকম ইনি ইবনি সুর এবং তাল উঁচু নিচু করে তুমি আজান দাও, তোমার সঙ্গে আমার স্থায়ী বিদ্বেষ ঘোষণা করলাম, তোমার সঙ্গে কথাই বলবো না। তো সাহাবিদের জমানা তো শয়তান চেষ্টা করেছে ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য। ছোট ছোট বিষয়ে মানুষের মধ্যে এই ইখতিলাফ হবে, এজন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা সাহাবিদের অনুসরণ করো, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করো। খোলাফায়ে রাশিদিনের অনুসারী হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, এটা হচ্ছে ইমান এবং আমলের বাস্তব নমুনা, এটাই হল নাজিফের কাজ। এই বিষয়ে হাদিসটা আপনাদের ইফতারাকুল উম্মার হাদিসটা প্রায় সবারই জানা আছে। আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমাদের উপরে বনু ইসরায়েলের মতো অবস্থা আসবে, দুই পায়ের জুতার মতো। মনে রেখে দিও, ইহুদের 71 ভাগে বিভক্ত হয়েছিল, নাসারারা 72 ভাগে বিভক্ত হয়েছিল, তোমরা 73 দলে বিভক্ত হবে, কিন্তু সবাই জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ব্যতীত। কোন সে দল? মান আলাইহি ওয়া সাহাবি আলাইহিম, আজকে আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আছি। কথা শেষ, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন তারা কারা, নাম বলেন নাই, বৈশিষ্ট্য বলে দিয়েছেন। এর ব্যাখ্যায় সকল মহাদ্দেশ প্রায় একই কথা বলেছেন, ইমাম নববী থেকে শুরু করে যত মহাদ্দেশ কেরাম আছেন সবাই একই কথাই বলেছেন, তারা নিঃসন্দেহে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, জামাত অর্থ জামাতুস সাহাবা, আল মুওয়াফিকুনা বি জামাতিস সাহাবা, আল আখিযুনা বি আকায়েদিহিম, ওয়াল মুতামাসসিকুনা বি তরিকাতিহিম। জামাতের অর্থ হচ্ছে এটা, যারা সাহাবিদের জামাতের মতো নিজেদের জীবনটা পরিচালিত করে, যারা সাহাবিদের আকিদার মতো নিজেদের আকিদা তৈরি করে, যারা সাহাবিদের সুন্নত অনুযায়ী নিজেদের জীবনটা পরিচালিত করে, নিজের সার্বিক আমলি জিন্দেগী পরিচালিত করে। এর বাইরে যারা আছে তারা কখনোই জান্নাত প্রাপ্ত সে নাজিফের কে অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, দেখো বাদা আল ইসলাম গরিবান, ইসলাম এসেছিল নিঃসঙ্গ অবস্থায়, কামা বাদা, অতি সত্তর নিঃসঙ্গ মানুষগুলোর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ হয়ে যাবে। তুবালিল গরাবা, সেই গুটি কতক মানুষের জন্যই জান্নাতের সুসংবাদ। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন কারা হে আল্লাহ রসুল, তিনি এখানেও ঠিক বৈশিষ্ট্য বললেন, কারণ নাম বললেন না। আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারা হলো তারাই যারা সংস্কারক হয়, ইসলাহ করে। মা আফসাদান নাস, মানুষ যেগুলো নষ্ট করে ফেলেছে, ইসলামের যে বিষয়গুলো নষ্ট করে ফেলে দিয়েছে সেগুলোকে যারা পুনর্জীবিত করার চেষ্টা করে তারাই হলো সেই গোরাবাহ। এদের সংখ্যা চিরদিনই কম। এ সম্পর্কে তাদের বিষয়ে কতগুলো গুণাবলী আছে। একটা গুণ হলো এই, তারা সাহাবায়ে কেরামের অনুসারী হবে। দ্বিতীয় গুণ হলো এই, তারা সবসময় জামাতবদ্ধ থাকবে। ওয়াতাসামু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তারা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ রাসূল বলছেন, দেখো মান আরাদা আই ইয়াকুন বহুবতুল জান্নাহ ফালইয়ালজামুল জামাআ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। অন্যদিকে এসছে ব্যাখ্যা আরো চমৎকার, আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাত আযাব, জামাত হচ্ছে রহমত আর বিচ্ছিন্নতা হচ্ছে আযাব। ইমানদাররা সবসময় একেবারে ভাইয়ের মতো, একটা দেহের মতো, এক হাতে ঘা দিলে সারা দেহ যেমন ব্যথাতুর হয়, ইমানদাররা পরস্পরের মহব্বতের কারণে এমন পরস্পরের ভাই হয়ে যায় যে তারা একজনের ব্যথা আরেকজন ব্যথিত হয়। একদিন জনকে সাহাবী বলছেন, হে আল্লাহ রসুল, আমি আপনার সঙ্গে থাকতে চাই জান্নাতে। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তুমি থাকতে পারবে, আমাকে সাহায্য করো। কি সাহায্য করবো? তুমি বেশি বেশি সিজদা করো, মনে রেখো সিজদাতুন ওয়াহিদা, একটা সিজদা মানুষকে জাহান্নাম থেকে বহু দূরে নিয়ে চলে যায়। অতএব তুমি বেশি বেশি সিজদা করো, মনে রেখে দিও আল মারউ মা মান আহাব্বা, মানুষ কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে, দুনিয়া সে যাকে বেশি মহব্বত করতো তার সঙ্গে থাকবে। আপনি বেদাতিকে মহব্বত করেছেন, বেদাতিদের সঙ্গে থাকবেন। আপনি হাদিস পন্থীদের মহব্বত করেন, হাদিস পন্থীদের সঙ্গে থাকবেন। আপনি যাকে দুনিয়া মহব্বত করেছেন তার সঙ্গে সেখানে থাকবেন, এটা তো কোনো বিরূপ হবে না। তারা যে কোনো পরিস্থিতিতে কোনো অবস্থাতেই হাবলুল্লাহ ছাড়বে না, আল্লাহ রজ্জুকে ছেড়ে অন্যদিকে চলে যাবে না। হাবলুল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাক, তোমার হাবলুল্লাহকে আঁকড়ে ধরো। এই হাবলুল্লাহ বাদ দিয়ে আমরা আবদুল্লাহকে আঁকড়ে ধরেছি বলে আমাদের যাবতীয় সমস্যা ঘটে গেছে। ইসলামের মূল বিষয়টি হচ্ছে হাবলুল্লাহ। হাবলুল্লাহ কি? কোরআন। কোরআনের ব্যাখ্যা হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে হাবলুল্লাহ নাই। এখানে সমস্যা হয়ে গেছে আমাদের। রসুলের যুগের পর থেকেই হাবলুল্লাহকে বাদ দিয়ে আবদুল্লাহরাই মুসলিম উম্মার নেতৃত্বে, তারাই রব সেজে বসে গেছে, যার ফলে ধর্মীয় জীবনটা আমাদের বিভ্রান্ত হয়ে গেছে, রাজনৈতিক জীবনটাও শেষ হয়ে গেছে। বিভক্তির সবচেয়ে বড় গুনাহের বিষয়টা হচ্ছে তাহাকিমুল আকল আলাশারা, শরীয়তের উপরে নিজের জ্ঞানকে প্রাধান্য যখন আমি দেব তখনই এটাই হল বিভক্তির সবচাইতে পাপের কারণ। আজকের মুসলিম উম্মার অবস্থা ঠিক সেখানেই দাঁড়িয়ে গেছে। আমরা কেউ মরে গেছি, সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করলে জান্নাত পাব, কিন্তু বৈষয়িক জীবনে যা খুশি করতে পারব নয়। আপনার সার্বিক জীবনটা গড়ে উঠবে কোরআন এবং হাদিসের আলোকে, তবেই হবে সত্যিকার অর্থে ইমান এবং আমলের সত্যিকার ফুরমান। রাজনৈতিক জীবনে আপনি নিজের আইনকে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন, আল্লাহর আইন থাকছে পায়ের তলে। আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু করছেন, আর ওই সংসদেই কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করছেন, এটা কি কথা এবং কাজ দুই রকম হয়ে গেল না? লেমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ বলছেন কেন তোমরা সে কথা বলো যেটা তোমরা করো না? হয় পুরোপুরি রব হওয়া মানুষের উপরে, আর পুরোপুরি রবের কাছে আল্লাহর কাছে সারেন্ডার করো, দুটো একটা করো। ও তো আবু জেহাল্লা তো কাবা ঘরের তত্ত্বাবধান করতো, তারা তো আল্লাহ আল্লাহকে চিৎকার দিত, কই তারা তো আল্লাহকে মানেনি। এখান গিয়ে তৌহিদ তিন ভাগে ভাগ হয়ে গেছে, তৌহিদের রুবুবিয়াত, তৌহিদে আসমা ও সিফাত এবং তৌহিদে ইবাদত। শুধু আল্লাহকে রব হিসেবে স্বীকার করা একটা তৌহিদ। এই তৌহিদ পন্থী যদি বলেন পৃথিবীর প্রায় সকল মানুষই তৌহিদ পন্থী, এমনকি হিন্দুরা পর্যন্ত এক ঈশ্বরকে বিশ্বাস করে। এমন কোন মানুষ বোধহয় দুনিয়া খুঁজে পাবেন না, হয় উপরওয়ালা বলুক বা সৃষ্টিকর্তা বলুক, একজন সর্বভৌম ক্ষমতার অধিকারী একজন আছেন এই বিশ্বাস কিন্তু সবাই করে। এমনকি স্ট্যালিন, যে সারা জীবন গডলেস থিওরি করে গেছে, সেও মৃত্যুর আগে হাসপাতালে বেড়ে শুয়ে সর্বশেষ উক্তি তার মুখ দিয়ে বের হয়েছিল চিৎকারে, মানে প্রচন্ড ব্যথায়, ও মাই গড, বাস বিদায় হয়ে গেল। ফেরাউন পর্যন্ত যখন ডুবছে তখন সে বলছে আমন্ত বেরব্বে মুসা বা হারুন নাকি জানবো বনি ইসরায়েল, কেমন আমরা বনি ইসরায়েল, আমি ইমান আনলাম বনু ইসরাইল যে রবের উপরে ইমান এনেছে তার উপরে। আল্লাহ বলছেন আল আন, এখন ডুবার সময়, কাজে লাগবে না। তো বোঝা যায় ফিরাউনও কিন্তু তৌহিদ পন্থী ছিল। আপনার প্রায় দেখে ঢাকায় মিছিল তৌহিদি জনতা, নারা তকবীর মার্কা জনতা, ওটা দিয়ে তো ইমান হবে না। ওটা সিরেফ আল্লাহকে স্বীকৃতি হলো, কিন্তু আবু জেহাল আল্লাহকে স্বীকৃতি দিয়ে বদরে গিয়েছিল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। আবু জেহালের দোয়া আল্লাহ কবুল করেছিলেন না ওদিকে আল্লাহ রসুলের দোয়া কবুল করেছিলেন? আল্লাহ রসুল কি দোয়া করলেন? দুইটা দোয়া হচ্ছে, একটা দোয়া কাবা ঘরে বসে, একটা দোয়া হচ্ছে বদরের। সেই ভাষা হচ্ছে এইভাবে যে উটের পায়খানা, ইয়ের পায়খানা দিয়ে ঘিঞ্জি নিকৃষ্ট একটা জায়গা, সেখানে সেখানে দাঁড়িয়ে আল্লাহ রসুল দোয়া করছেন, আর ওখানে দাঁড়িয়ে কাবা ঘরে দাঁড়িয়ে দোয়া করছে আবু জেহাল। আল্লাহ রসুল দোয়াটা আল্লাহ পাক খুব পছন্দ করেছেন, তাই সূরা আনফালে নিয়ে আসছেন, ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। যখন তোমরা তোমাদের পালন করতে আল্লাহর নিকটে প্রার্থনা করছিলে, আমি তখন তোমাদের সেই প্রার্থনা কবুল করেছিলাম, আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে বদরের ময়দানে তোমাদের সাহায্য করেছিলাম। কোথায় দোয়া হচ্ছে? বদরের মাঠে, যে এত নিকৃষ্ট জায়গা, সেখানে উটের পায়খানা, ঘোড়ার পায়খানা ভর্তি, দুর্গন্ধ জায়গা, আর ওটা দোয়া হচ্ছে কোথায়? কাবা ঘরে বসে। এটাতে বোঝা যায় কাবা ঘরে গিয়ে দোয়া করলেই যে আল্লাহ কবুল করবে এটা কোনো নিশ্চয়তা নাই। যদি আপনার রুজি হারাম হয়, সারাদিন কাবা ঘরে চিল্লাচিল্লি করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারামের দ্বারা পরিপুষ্টি সাধিত হয়েছে। হারামখোর, সুদখোর, ঘুষখোর ব্যক্তির যা ও বছর যদি একবার হজ করে তিনবার উমরা করে কিছুই হবে না, তার দেহটা তো হারাম। যদি এদের দোয়া কবুল হতো, আবু জেহাল দোয়ার আগে কবুল হতো, কারণ কাবা ঘরে বসে দোয়া করছে, একা করে তো, অন্য তো দারুণ জায়গায় গিয়ে দোয়া করেছে। অতএব ইমান এবং আমলের মূল বিষয়টি যখনই সাহাবায়ে কেরাম উপলব্ধি করেছেন, তখনই তাদের মধ্যে আমূল পরিবর্তন এসে গেছে। ওমর ফারুক কাবা ঘরে আল্লাহ রাসূল সালাত আদায় করছেন, ওমর ফারুক পিছন থেকে তার কেরাতগুলো শুনছেন। সিরাত ইবনে হিশাম একটা রওয়ায়েত আসছে এইভাবে, আর একটা রওয়ায়েত খুব প্রসিদ্ধ আপনাদের সবার কাছে, যে তিনি আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বেরিয়েছিলেন উন্মুক্ত তরবারি নিয়ে। রাস্তায় একজন বলল, তুমি যাচ্ছ কাকে, কি জন্য যাচ্ছে? মোহাম্মদকে হত্যা করার জন্য, সে আমার বাপদাদার ধর্ম নষ্ট করেছে, সে আমার জামাতটাকে বিভক্ত করে দিয়েছে। রসুলের উপরে সবচেয়ে বড় ব্লেম ছিল যে কোরাইশদের ঐক্যবদ্ধ জামাতটা তিনি বিভক্ত করে দিয়েছেন, এই ব্লেম আমাদেরকে দেওয়া হচ্ছে। যখনই শিরকের বিরুদ্ধে বলছি, বেদাতের বিরুদ্ধে বলছি, তখনই বলা হচ্ছে এরা জামাতটা বিভক্ত করে দিল, আমরা ছিলাম ভালো। এই ঘটনা সবার কাছে খুবই প্রসিদ্ধ, এটাও সিরাত ইবনে হিশাম আছে, একটা দুটা তিনটা ঘটনা এসছে। যখন তিনি সূরা তহা শুনছেন, তখনই তার মধ্যে বিরাট পরিবর্তন চলে আসে। মূলত এটা আল্লাহ রসুলের দোয়ার ফসল। তার আগের রাত্রে আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদ হাযা দ্বীন বি উমর ইবনে হাশিম আও উমর ইবনে খাত্তাব, আল্লাহ তুমি এই দ্বীনকে শক্তিশালী করো। উমর ইবনে হিশাম মানে ওইটা কি বলে আবু জাহল, অথবা উমর ইবনে খাত্তাব, দুজনের যে কোনো একজনকে দিয়ে আল্লাহ তুমি তোমার দিনকে সাহায্য করো। আল্লাহ রসুল এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন উমর ফারুকের ক্ষেত্রে। মূলত ওই দোয়ার কারণেই কিন্তু এটা হয়েছে। বাহ্যিক কার্যকরণ যেটাই হোক না কেন, কোরআনের এই আয়াতগুলো তার ভিতরে একটা আনুপ পরিবর্তন এনে দেয়। যে উমর ছিল রসুলের হত্যাকারী, সে উমর হয়ে গেল রসুলের দেহরক্ষী। এবং শুধু তাই নয়, তিনি বলেন, হে রসুল, আমি ইসলাম কবুল করেছি, ইসলামের সবচেয়ে বড় শত্রু আমি আজকে তার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেবো। সোজাই চলে গেছে, সোজা একবারে আবু জেহেলের দরবারে, দরজার ঢাক্কা দিয়ে বলছে, আবু জেহেল, আমি ইসলাম কবুল করেছি। শুরু হয়ে গেল খেলা, হক বাতিলের দ্বন্দ্ব, চিরদিন এটা হয়েছে, আজ হবে। বাংলাদেশের অধিকাংশ মুসলমান কবরে সেজদা করছে, মসজিদে সেজদা করছে, তাদের ধারণা কি যে কবরে দিনে শুয়ে জীবিত আছেন? এই আকিদা শিরকি আকিদা, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক কোন দিন শিরকের গুনাহ মাফ করেন না, এই ব্যতীত সব গুনাহ তিনি মাফ করেন। শিরিক করার পরেও কোনো মানুষ কশ্চিনকালে জান্নাতের কামনা করতে পারে না, অথচ সেখানেই যাচ্ছে। বুঝের ভুল। এখানকে একটা মূল নীতি আপনাদের মনে রাখতে হবে, কোরআন হাদিস তো সবাই মানে বলে দাবি করি আমরা, কোরআন হাদিসের বুঝটা কিভাবে নেব, এটা হতে হবে আলা সালাফে সালে, আলা ফাহমে সালাফে সালে। সাহাবায়ে কেরাম যে বুঝ নিয়েছেন সেই বুঝ। ইমাম মালিকের কথাটা মনে রাখবেন, মালাম ইয়াকুন দীনান ফি আহাদিস রাসূল আস-সাহাবা ফালাইস ইয়াউমা দীনান, যেটা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের জমানায় দীন ছিল না, আজকে ওটা কোশ্চেন গেল দীন নয়। বলুন সাহাবায়ে কেরাম কখনো কবরে সেজদা করেছেন? আমরা করছি, দীন হবে ওটা? এমনই পাগল আমরা হয়ে গেছি। কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। অতএব আমি গাট্টি বস্তানে ঘর থেকে বেরিয়ে হাঁটলাম, এবারে আল্লাহ বলছে উখরিজাত, বেরিয়ে যাও। আমি বেরিয়ে গেলাম, কোথায় বেরোবো? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এ শাহজাহান রোড আল্লাহর রাস্তা, মিন্টু রোড আল্লাহর রাস্তা, সবই তো আল্লাহর রাস্তা। অতএব আল্লাহর রাস্তায় হাঁটলাম, ব্যাখ্যা হয়ে গেল। এই ব্যাখ্যাকে আল্লাহ রাসূল দিয়েছেন, চল্লিশ দিনকে ঘোরো, তিন চল্লিশ জীবন চিল্লা দাও, নাই। কিন্তু ওখানে দলিল, কোরআন থেকে দলিল দিচ্ছে, দলিল সব কোরআন। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত সকল নবীর কাছে আমি এই নির্দেশ দিয়েছিলাম, তোমরা তৌহিদ কায়েম করো, এই ব্যাপারে তোমরা যেন পরস্পরের মতভেদ করো না। আমরা ব্যাখ্যা দিলাম আকিমুদ্দিন অর্থ আকিমুল হুকুমত, হুকুমত কায়েম করো আগে, তারপর ইসলাম হবে। অতএব একদল ব্যাখ্যা ওখান থেকে কোরআন থেকে দলে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে দিল, যেন আগে রাজনীতি করো, আগে রাষ্ট্র কায়েম করো, তারপরে গিয়ে ওগুলো হবে। সালাত, সিয়াম, হজ, জাকাত, এগুলো তমরিনাত, এগুলো ট্রেনিং কোর্স হয়, এগুলো ওই হুকুমতের মূল ইবাদতের, এগুলো একটা ট্রেনিং কোর্স মাত্র। ব্যাখ্যা দলিল কোরআন, সাধারণ মানুষ বুঝে না, বড় বড় তারাও যেখান থেকে দলিল দিচ্ছে আমরা সেখান থেকে দলিল দিচ্ছি, কিন্তু সাহাবায়ে কেরাম বুঝ অনুযায়ী তারা ধরেন নাই। আমরা ধরছি সাহাবায়ে কেরাম যদি ওই বুঝে থাকেন তাহলে তো সেই যুগে সারা পৃথিবী জয় করাটাই আল্লাহ রাসূলের প্রধান এবং প্রধান কাজ কর্তব্য ছিল। তিনি তো শুধুমাত্র মক্কা জয় করেছিলেন, তিনি তো বাইজেন্টাইন সাম্রাজ্য জয় করেন নাই, তিনি তো ভারত জয় করেন নাই, তিনি তো বাংলাদেশ জয় করেন নাই, তাহলে তিনি বড় পাপ করে গেছেন যে তার আকিমুদ্দিন তো হয় নাই, হুকুমত তো কায়েম করতে পারেন নাই। সাহাবায়ে কেরামের এই বুঝটা আমরা ধরি নাই, নিজেদের বুঝতে অগ্রাধিকার দিয়েছি। হতে পারে আমি একজন ইসলামী চিন্তাবিদ, কিন্তু আমি কি আল্লাহ রাসূল এবং সাহাবীদের উপরে এই চিন্তা যদি কেউ করি যে সাহাবিরা বোঝেন নাই, আমি এটা বুঝেছি, তা তিনি কি মুসলমান থাকবেন নাকি? আমাদের সামনে আদর্শ তো আমাদের খোলাফা রাশেদিন। এই মূল বিষয়টির সঙ্গে অন্য সবার সঙ্গে আমাদের পার্থক্য হয়ে গেছে, আর এইখানে গিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আহলে বিদআতের সঙ্গে পার্থক্য হয়ে গেছে। জিজ্ঞেস করা হল ইমাম আহমদ বিন হাম্বলকে, আল্লাহ রাসূল যে বলছেন লা তাযালু ক্বায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক আল্লা ইয়াযুরুহুম মান খাদালুম হাত্তা ইয়াতি আমরু ইয়াউমুল কিয়ামাহ হুম কাযালিক। এই যে হাদিসটা আল্লাহ রাসূল বলছেন যে চিরদিন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা হকের উপর দৃঢ় থাকবে, এবং তারা জাহিরিন, গোপন নয়, প্রকাশ্য থাকবে, সবাই তাদের চিনবে, জানবে ওই কে, ওই যাচ্ছে একটা আহলে হাদিস, চিনবে, কোন গোপন গাপনে আন্দোলন না, এটা প্রকাশ্য তারা থাকবে সবার কাছে, আলাল হকের উপর তারা টিকে থাকবে। এরা কারা? কিয়ামত আসে যাবে তথাপি তারা থাকবে দুনিয়াতে। ইমাম বুখারী উস্তাদ আলী ইবনে মাদিনী, যিদ ইবনে হারুন, আহমদ বিন হাম্বল, দশ লক্ষ হাদিসের হাফেজ পরিষ্কার বলে দিচ্ছেন ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আকুনু মানহুম, যদি তারা আহলুল হাদিস না হয় তা আমি জানি না তারা কারা। অর্থাৎ নাজি ফেরকার একটাই মাত্র নাম হবে আহলুল হাদিস, চিরদিন তারা এই নামে পরিচিত হবে। বড় বীর আব্দুল কাদের চিলানি জিজ্ঞেস করা হচ্ছে, বলুন তো আপনি কারা আহলে সুন্নাত জামাত, আর এত গালিগালাজ এদের বিরুদ্ধে হয়, তো এরা কেমন কি ভালো মানুষ হলো, সমস্ত লোক খারাপ বলে, এটা কেমন কি ভালো হয়? তিনি বলছেন হাযা কুল্লু আসাবিয়্যাতুন ওয়া গিয়াযুন লি আহলি সুন্নাহ ওয়া আহলি সুন্নাহ লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া সাহাবুল হাদিস। মনে রেখো আহলে হাদিসের বিরুদ্ধে এগুলো সবই হলো তাদের অন্তর্জালার বহিঃপ্রকাশ মাত্র। মনে রেখে দিও আলামাত আহলিল বিদআ আল ওয়াকিয়াতু আলা আহলিল আসারে, বিদআতির সবচেয়ে বড় নমুনা হচ্ছে আহলে হাদিসের বিরুদ্ধে হিংসা পোষণ করা, আর তাদের অন্তর্জালাবে হিংসা বহিঃপ্রকাশ হচ্ছে এগুলো বিভিন্ন নামে গালি দেওয়া। মনে রাখো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন, আহলে সুন্নাত ওয়াল জামাতে আর কোনই নাম নাই, একটিমাত্র নাম ছাড়া ওহু আসহাবুল হাদিস। বলেন সুবহানাল্লাহ, আমি হাদিসের অনুসারী, বলতে যার গর্ববোধ হয় না সে কিসের মুসলমান? আমি কোরআন হাদিসের অনুসারী, আমি বাইরেও বলবো, জেলখানাতে বলবো, ফাঁসি কাষ্টে ঝুলবো, তখনও বলবো আল্লাহ তুমি আমাকে আহলে হাদিস হিসেবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করো, আমি আহলে হাদিস হিসেবে দুনিয়াতে বিদায় হতে চাই। এই কথা বলতে যে মুসলমানের হৃদয়ে কাঁপে, ওকে তো মুসলমানই বলা যায় না। আল্লাহ রাসূল তো দুনিয়ায় রেখে গেছে শুধুমাত্র কোরআন এবং হাদিস, যেন শুধু নামধারী আহলে হাদিস না হয় বিষয়টা খেয়াল রাখবেন। আজকে বহু মানুষ এগুলো দাবি করছেন, মূল আকীদা তিনটা ঠিক রাখবেন, চরমপন্থী হওয়া যাবে না, শৈথিল্যবাদী হওয়া যাবে না, আপনি অবশ্যই মধ্যপন্থী হতে হবে। কোরআনের নির্দেশ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল্লি তাকুনু শুহাদা আলা নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, তোমরা হবে মধ্যবর্তী উম্মত, সমস্ত পৃথিবীর সকল মানবতার মধ্যে তোমরাই হবে শোহাদা, সাক্ষীদাতা, এবং তোমাদের উপরে সাক্ষীদাতা হবেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিন একটা আহলে হাদিস সারা পৃথিবীর মানুষের সাক্ষীদাতা হবে, আহলে চলবে, দেখা যাবে ওই যে একটা আহলে যাচ্ছে, এখনো পর্যন্ত বাংলাদেশের থেকে যেখানে আমরা যাচ্ছি সবাই জানে এই একটা আহলে হাদিস এসে গেল। এখন এই জন্য বুঝলাম বলছেন হান্টার তাদের ইন্ডিয়ান মুসলমান বইয়ের 106 পৃষ্ঠায় লিখেছেন একটা আহলে হাদিস, উনি লিখছেন ওভাবে যখন একটা গ্রামে ঢুকতো, গ্রামের লোক সব হয়েছে শুরু তো সর্বনাশ তোর পালা পালা পালা, এটা ওভাবেই ঢুকেছে, দেখ কোন মহিলা বিপর্দা আছে কিনা, দেখ কার বাড়ি পেখান ঘর ঠিক আছে কিনা, সর্বনাশ করে দেবে, দেখ বিড়ি সেট খায় কিনা, দেখ হুকা তামাক জন্য সব বন্ধ কর, ওইটা ওভাবেই ঢুকেছে। একটা আহলে ঢুকলে সবাই ভয় পেয়ে যেত, একটা ইসলামের বিরোধী আহলে সে দুশ্মন উইলিয়াম উইলসন হান্টার তার বইয়ের মধ্যে এই সত্য জিনিসটা প্রকাশ না করে পারেন নাই। তিনি বলেছেন শুধু একা রাষ্ট্রের রফিক মন্ডলের অনুসারীর সংখ্যা 68,000, মাত্র 4 বছরে এত মানুষ তার হয়ে গেছে, এদেরকে আমরা অস্ত্র দিয়ে শক্তি দিয়ে দমন করতে পারবো, কিন্তু এদের আকিদাকে আমরা কোশ্চিন কালে পরাজিত করতে পারবো না। পরিষ্কার পড়ে দেখেন, এগুলো আমার থিসিসের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। সত্যিকার অর্থে যদি আমাদেরকে জান্নাত পেতে হয় অবশ্যই যে গুণাবলীগুলো বললাম খেয়াল রাখতে হবে, আমাদেরকে অবশ্যই সাহাবায়ে কেরামের তরিকার অনুসারী হতে হবে, আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার ওই জামাতের আমির আপনাকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করবে ততক্ষণ তার প্রতি আনুগত্য ফরজ, যদি ওই আমির যদি নষ্ট হয়ে যায় আনুগত্য ফরজ নয়। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু আতিউ রাওহা মুসলিম, মনে রেখো যদি তোমাদের উপরে একজন নাক কাটা কৃষ্ণকায় আমিরও থাকেন, যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের পরিচালনা করবেন অবশ্যই তার কথা শুনবে এবং আনুগত্য করবে। এই হাদিসগুলো যদি আমরা নিজের জীবনে ফলো করতে পারতাম তাহলে ইমানদাররা এই পৃথিবীতে একটা ঐক্যবদ্ধ জামাত হতো এবং তাদের সামনে কোন বেইমানি টিকতে পারত না। আমাদেরকে বিভক্ত করেছে ইমানের ব্যাখ্যার কারণে, আর এই ব্যাখ্যার বিভক্তির কারণে আমল বিভক্ত হয়ে গেছে। ইমান এবং আমল বীজ এবং বৃক্ষের মতো, বীজ যদি তেঁতুলির বীজ হয় সেখানে কি সাগরকলা হবে? বীজ যদি গোলমেলি হয়, চরমপন্থী আকিদা যদি হয়, আমার হাতে অটোমেটিক্যালি পিস্তল চলে আসবে। আর আমি যদি শৈথিল্যবাদী আকিদার লোক হই, তা আমি কোশ্চিন কালো সালাদ সিয়াম কিছুই আদায় করবো না, না রাতে বুঝে জান্নাত পাওয়ার আশা করবো। আর আমি যদি আহলে হাদিসের আকিদা গ্রহণ করি তো আমার ইমান হবে মজবুত, আমল হবে সহিহ হাদিসের অনুকূলে। এই ইমান যদি ঠিক থাকে আমলও ঠিক থাকবে, নাহলে সব বরবাদ হবে। আল্লাহ পাক আমাদের ইমান এবং আমল সবকিছুকেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এবং সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।